الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. آج کے فقہ درس سے زکات ادھائی زکات ہوچھے اسلام میں کون نمبر رکن کون نمبر رکن مرشا زکات تین نمبر پانچ نمبر কালেমা নামাজ রোজা হজ জাকাত আমাদের দেশে শেষে বলে, কিন্তু আসলে জাকাত হলো তিন নম্বর রুকন, নামাজের সাথেই জাকাতের স্থান, নামাজের পরে জাকাতের স্থান। প্রথমত জাকাত মানে কি? জাকাত মানে হলো পবিত্রতা। যেহেতু জাকাত দিয়ে মালধন পবিত্র করা যায়, তার জন্য তাকে জাকাত বলা হয়। অথবা জাকাত মানে হচ্ছে বৃদ্ধি, জাকাত দিয়ে মালধনে বৃদ্ধি করা হয়, তার জন্য একে বলা হয় জাকাত। শরীয়ত পরিভাষায় জাকাত বলা হয় নির্দিষ্ট সম্পদে নির্দিষ্ট সময়ে বিশিষ্ট সম্প্রদায়ের জন্য অপরিহার্য হক বা অধিকারকে জাকাত বলা হয়। নির্দিষ্ট সম্পদ নির্দিষ্ট সময় জাকাত তখন যখন তখন হয় না, নির্দিষ্ট সময়ে হয়, নির্দিষ্ট মালে হয়। আর বিশেষ সম্প্রদায় শুধু মুসলমানদের জন্য, মুসলমান ছাড়া অন্য কারো জাকাত ফরজ না। এই অপরিহার্য হক মানে জরুরি ওয়াজিব ফরজ হক যেটা, সেটাকে জাকাত বলা হয়। জাকাতের মাহাত্ম্য গুরুত্ব কি? ইসলামের রুকুন সমূহের মধ্যে এটা একটা রুকুন বা তৃতীয় রুকুন। আল্লাহ তাআলা স্বীয় গ্রন্থ কোরআনের অনেক স্থানে জাকাতকে নামাজের সাথে মিলিত করে উল্লেখ করেছেন। যেখানেই নামাজের কথা সেখানেই প্রায় জাকাতের কথা। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাযীনা ইয়াকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাত, মানে নামাজের সাথেই জাকাতের, এখানে জাকাতের গুরুত্ব ইসলামে প্রচুর। যদিও আমরা জানি যে জাকাতের গুরুত্ব নেই এবং ইসলামে জাকাতের গুরুত্ব বিলীন হওয়ার জন্য, বিলীয়মান হওয়ার জন্য মুসলমানদের দুরবস্থা, মুসলমানদের আপনার ভিখারির সংখ্যা বেশি, মুসলমানদের দুরবস্থার সংখ্যা বা দুরবস্থাগ্রস্ত মানুষের সংখ্যা বেশি, পীড়িত নিঃশেষিত মানুষের সংখ্যা বেশি। অথচ জাকাত প্রচলিত থাকলে পরে এই তাদেরকে এত অভাবী হতে হতো না বা ভিখারীদেরকে কারো দ্বারস্থ হতে হতো না। আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা ওয়ারকাউ মাআর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো আর রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতে নামাজ পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা বিষয়ের উপরে, পাঁচটা জিনিসের উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ইকামুস সালাহ নামাজ কায়েম করা, ইতা ইজ যাকাত, দেখেন এখানেও তিন নম্বরে জাকাত আদায় করা, ওয়াল হজ ওয়া সাওম রমাদান, এখানে সাওম রমাদানকে চার নম্বরে, পাঁচ নম্বরে হজ, কোন কোন রেওয়ায়েতে পাঁচ নম্বরে হজকে বলা হয়েছে আর চার নম্বরে রোজাকে বলা হয়েছে। ব্যাস, তাহলে বোঝা গেল কি জাকাতের এত বড় গুরুত্ব যে ইসলামের একটা রুকুন, ইসলামের বুনিয়াদি হল এই পাঁচটি জিনিসের উপরে, আরো অনেক কিছু আছে কিন্তু প্রধান প্রধান বিষয় হল এই পাঁচটি। জাকাত, জাকাত কখন ফরজ হয়? দ্বিতীয় হিজরিতে, মক্কায় জাকাত ফরজ হয়নি, কখন ফরজ হয়েছে? মদিনাতে এসে দ্বিতীয় হিজরিতে জাকাত ফরজ করা হয়েছে। যে ব্যক্তি জাকাতের আবশ্যকতা অস্বীকার করে, সে জাকাত প্রদান করুক কিংবা না করুক তাকে কাফের বলে গণ্য করা হবে। যে কোনো ইসলামী রুকুনকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি হবে? সে কাফের হবে। তাহলে জাকাত হোক চাহে নামাজ হোক চাহে হজ হোক, যদি কেউ বলে হজ ফরজ নয় অস্বীকার করছে, সে কাফের। যদি কেউ জাকাত ফরজ হওয়াকে অস্বীকার করে সে কাফের, যদিও বা সে জাকাত দেয়, তার জাকাত দেওয়া কোনো লাভ হবে? কারণ সে ফরজটাকেই অস্বীকার করছে, ফরজ হওয়াটা অস্বীকার করলে জাকাত দিয়ে কোনো লাভ হবে না। আর যে ব্যক্তি জাকাতের আবশ্যকতা মানে জাকাতের ফরজ হওয়ার কথা স্বীকার করে কিন্তু তা দিতে আদায় করতে প্রদান করতে অলসতা ও কার্পণ্য করে সে ফাসেক বলে বিবেচিত হবে। সে জানে যে হ্যাঁ ফরজ, কিন্তু দিতে গাফিলতি করে, ঠিক মতো দেয় না, কার্পণ্য করে, গোখিলি করে, কুঞ্জুসি করে, তা তাকে কাফের বলা হবে না? একবারে দেয় না, গোখিলি করছে, কখন কিছু দেয় কিছু দেয় না, হিসাব মতো দেয় না, মন হলো দিল, কেউ চাইতে এলে দিল। আমাদের দেশে তো সাধারণত চাইতে এলে দেয়, না চাইলে দেয় না, চাইতে এলে দেয়। আল্লাহর মাল দেবে হিসাব করে রেখেছে না? হিসাব করে গুনে গেছে রাখেনি, কেউ এলে পরে দিল, ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দরজায় ভিখারি যদি চাইতে আসে কিংবা মাদ্রাসা থেকে আসে, মাদ্রাসা চেক নিয়ে অমুক জায়গা থেকে এসেছে গো তোমার, হ্যাঁ শিশুকে হিসাব করে জাকাত দেয় না? হিসাব করে জাকাত দেয় না, ওই পকেট থেকে যেটুকু পারলো 500 100 যাই হোক দিয়ে দিল, বাস কোনো হিসাব নেই, কত দিলাম কত দিতে হবে। চাষিদের যে ধান হয়, এই ধানের সময়ে যখন ভিখারিরা আসে ধান আদায় করতে মাদ্রাসা থেকে আসে, এতিম খানা থেকে আসে, ও এখানে তুলে দিল বাস, দামা ভরে কিংবা কুলো কিংবা ডালি ভরে দিয়ে দিল, সেটা কি কোনো হিসাব করে দেয়? হিসাব করে দিলে কুলো ডালা করে দিত না, ওজন করে দিত। তার কারণ সে জানে যে আমার জাকাত, আমার যে ধান আছে ধানে জাকাত লাগবে। ধানের জাকাতকে কি বলা হয়? ওসর বলা হয়। কিন্তু হিসাব করে যেহেতু দেয় না, সেহেতু খেয়াল রাখে না, অথচ যদি অস্বীকার করে তো সে কাফের হয়ে যাবে, অস্বীকার না করে তাহলে তাকে কি বলা হবে? ফাসেক। যদি কোন সম্প্রদায় জাকাত না দেওয়ার উপরে একমত হয় তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে, যুদ্ধ ঘোষণা করা হবে। যদি দেখা গেল যে অমক এলাকার লোক কিংবা অমক জায়গার লোক জাকাত দিতে অস্বীকার করছে, তখন ইমাম তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন, যুদ্ধ ঘোষণা করবেন। যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেছিলেন, যে যে ব্যক্তি নামাজ এবং জাকাত পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে জিহাদ করব, যুদ্ধ করব। কেন জাকাত দেবে না তারা? এবার চলুন জাকাতের ফজিলত কি, জাকাতের মর্যাদা মাহাত্ম্য কি। বলছে মন ও ধনের পবিত্রকরণ, জাকাত দিলে মন পবিত্র হয়, ধন পবিত্র হয়। জাকাত যখনই দেবেন আপনার মাল পবিত্র হয়ে গেল, মনও পবিত্র হয়ে গেল। কেন মন পবিত্র হয়? আল্লাহ আল্লাহ তাআলার জন্য যদি একটা আনুগত্য করা যায়, একটা ইবাদত সম্পূর্ণ করা যায়, রোজা পরে কেমন মনে তৃপ্তি আসে? ফরজ নামাজ জামাতে আদায় করার পর মনে আমার কেমন তৃপ্তি আসে? সবাই মনে তৃপ্তি আসে না অবশ্য, আসল মোমেন যে আল্লাহর আবেগ প্রকৃতপক্ষে তার মনে তৃপ্তি আসে। হজ করে ফিরে এসে মনে কেমন তৃপ্তি আসে? আর যখন লোকে হাজি সাহেব বলে তখন তো আরো মজা লাগে, তাই না? এই মজা লাগাটা খারাপ, হাজি সাহেব বলে রাখলে পরে যে মজাটা লাগে, যে সাপটা লাগে, এটা ঠিক না, তাই না? হারুন ভাই হজ করেছেন? মামাকে বলবে হজ করছি, চাচাকে বলে হজ করছি, আত্মীয় স্বজনকে বলে হজ করছি, বলে না মনে মনে একটা গর্ব থাকে, একটা গর্ব থাকে। আবার যদি দেশে গিয়ে বাই চান্স সে এই লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসে, তাহলে মুশকিল। হাজি সাহেব মাশাআল্লাহ, হাজি সাহেব কেমন আছেন? যদি এই লোভটা মনের ভিতরে থাকে, সুনাম নেওয়ার লোভ, তাহলে কি হবে? কেউ হাজি বলে না, কারণ আমি কাজ করে যাই তো, যারা ওখান থেকে পয়সা খরচ করে মুরব্বী মানুষ আসলে হাজি সাহেব, তাই না? যাই হোক, যদি আপনার মনের ভিতরে হাজি শোনার লোভ থাকে কিংবা হাজি শুনে মনে মনে খুশি হন, তাহলে আপনার সে হজ বা আপনার সেই বিয়ে বাতিল হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবে। যদি রিয়া লোক দেখারই উদ্দেশ্য হয় তো বাতিল হয়ে যাবে। সুতরাং মনে মনে তৃপ্তি যেটা হয় সেটা কি? আমি একটা আল্লাহর ফরজ আদায় করে এলাম, এটা হচ্ছে মনে মনে তৃপ্তি। বাকি ধরো যদি কেউ প্রশংসা নিজের মনে না চায়, তা সত্ত্বেও লোকে প্রশংসা করে, তাহলে তা দোষ হবে? মাশাআল্লাহ হাজি বাবু হাজি সাহেব হজ করেছে গো, মাশাআল্লাহ অমুকের ছেলে আলেম হয়েছে গো, বড় আলেম, হ্যাঁ তাহলে কি দোষ হবে? না, এটা হচ্ছে মোমেনের সত্তর প্রাপ্য অংশ, দুনিয়ার বুকে মোমেনের সত্তর প্রাপ্য অংশ। এর আসল অংশ কখন পাবে? আসল বিনিময় কোথায় পাবে? আখেরাতে। কিন্তু প্রশংসাটা যেটা হয় তার নিজের মনে চায় না, তবুও প্রশংসা সে পেয়ে যায়, এটা হচ্ছে সত্তর প্রাপ্য। তার মানে এটা তার জন্য ক্ষতিকর না, এটা হচ্ছে একটা স্বভাব, আর সেই স্বভাবটা আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাকে কিছুটা দেন, যে তার প্রশংসা হয় মানুষের কাছে, যে হ্যাঁ অমুক ছেলে বা অমুক লোক দেখো কি সুন্দর কোরআন পড়ে, দেখো কি সুন্দর কথা বলে, দেখো কি সুন্দর বড় আলেম হয়েছে, কি কি সুন্দর হজ করে এলো, কি সুন্দর যাকাত দেয়, কি এই যে একটা প্রশংসা, দান করে অমুক দানি, কিন্তু কেউ মনে মনে রাখে যে আমাকে দানি বলুক, আমাকে দাতা বলুক, তাহলেই গেল, তাহলে তো জাকাত আদায় হবে না আর তার দানও কবুল হবে না। মনে মনে নিয়ত রাখলে হবে না, নিয়ত না রাখা সত্ত্বেও যদি পাওয়া যায় তো এটা আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে সত্তর মানে দুনিয়ার বুকে মুমিনের প্রাপ্য অংশ সুসংবাদ। কি হলো তাহলে, মন পবিত্র হয়, মন ফ্রেশ হয়, তাই না? জাকাত আদায় করতে পারলে মন ফ্রেশ হয়, আর মাল ফ্রেশ হয় কিভাবে, যেহেতু আল্লাহ তাআলার হক আছে, আপনি যে মাল খাবেন সেই মালের ভিতরে যদি কারো হক থাকে, আপনি সম্পূর্ণ খেয়ে গেলেন, তাহলে সেটা আপনার হারাম না। আমি তিনটে রিয়াল দিলাম, বললাম এই তিনটে রিয়াল বাদশাহ শহীদ আর হেলালের। হ্যাঁ, এখন যদি আপনাদের মধ্যে তিনজনের মধ্যে একজন যদি হেলাল দুজনকে গোপন করে একজনই একা একাই তিনটে রিয়াল খেয়ে নেয়, তো হেলাল হারাম খাবে না খাবে না? হ্যাঁ, দুজনের হক মেরে দিল, তাই না? যেখানে পাঁচ ভাইয়ের হক আছে, পাঁচ ভাইয়ের হক মায়ের কাছ থেকে কিংবা বাপের কাছ থেকে প্রাপ্য, এখন পাঁচ ভাইয়ের হক এক ভাই কিংবা দুই ভাই কিংবা তিন ভাই কিংবা চার ভাই ভাগ করে খেয়ে নিল আর এক ভাইকে ফাঁকি দিল, তো এই চার ভাই হারাম খেলো না খেলো না? হারাম খেলো, অপবিত্র মাল খেলো। তেমনি আল্লাহর যে হক আছে, যে দানাতে আল্লাহর হক আছে, সেই হক বের করে না দিয়ে, আদায় না দিয়ে যদি কেউ খায় তো সে হারাম খেলো, হারাম করছে, যেহেতু সে আল্লাহর হক আদায় করে দেয়নি। প্রত্যেক দানার ভিতরে যে ভাত, যে ভাত আপনি খাচ্ছেন যদি আপনার জমির চাষ থেকে হয়, তাহলে তার একটা নিয়ম, নির্দিষ্ট নিয়ম আছে, সাড়ে সাতশো কেজি হলে আল্লাহর হক কত, যদি আল্লাহর বৃষ্টিতে হয়েছে, আপনার বিনা মেহনতে হয়েছে, তাহলে দশ ভাগের এক ভাগ, আর যদি আপনার মেহনত সহ হয়েছে তাহলে পরে বিশ ভাগের এক ভাগ, কিন্তু আপনি বের করলেন না, অথবা কিছু করলেন না, অথবা ইচ্ছা মতো করলেন, হিসাব মতো করলেন না, সেই ক্ষেত্রে আল্লাহর কিছু না কিছু দানা আপনার প্রত্যেক খাদ্য মুষ্টিতে, আপনার প্রত্যেক লোকমাতে থেকে যাচ্ছে, আপনি খাচ্ছেন, এটা কি খাচ্ছেন? হারাম খাচ্ছেন। এই মাল আল্লাহর, আল্লাহ কি খান না? আল্লাহর কে খায়? আল্লাহর মাল আল্লাহর বান্দারা খায়। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতে বলবেন, বান্দা আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খেতে দাওনি, তখন বান্দা কি বলবে? সুবহানাল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার কাছে খাবার চাইবে, এটা কি হতে পারে? তখন আল্লাহ কি বলবেন? অমুক বান্দা আমার ভোকা ফাঁকা থেকে তোমার দরজায় গিয়েছিল, খাবার চেয়েছিল, তুমি তাকে খেতে দাওনি, যদি তুমি তাকে খেতে দিতে তাহলে সেই খাবারটা কাকে দেওয়া হতো? হ্যাঁ, আমাকে দেওয়া হতো। আল্লাহ খান না, আল্লাহর বান্দারা খান। সুতরাং হিসাব মতো দিলে পরে কি পবিত্র হয়? মাল পবিত্র হয়। যেমন মন পবিত্র হয় সেরকম মাল পবিত্র হয়, আর মাল তখন বরকত লাভ করে, বরকত লাভ করে, বৃদ্ধি লাভ করে, আপনি বুঝতে পারেন চাই না পারেন, সেই মালে বরকত হয়, আর যে মালে যাকাত দেওয়া হয় না সেই মাল ধ্বংসে পরিণত হয়। কারণ সে মাল কিভাবে ধ্বংস হবে আপনি বুঝতে পারবেন না, যাকাত দেওয়া মাল আসলে কিন্তু বরকত লাভ করে। আমাদের বাংলাতে একটা কথা বলে, বখিলের বাঁশ আর দাতার মাছ, বলেন না বলেন, মাছ মানে কি? মাছ, পুকুরের মাছ। আর বখিলের বাঁশ, যে দান বাঁশ দান করবে তার বাঁশ ঝাড় শেষ হয়ে যাবে, কিন্তু পুকুরের মাছ যদি কেউ দান করে তো বাড়তে থাকবে, কারণ পুকুরটা গোপনে থাকে, এটা প্রকাশে থাকে। দান যত করবে তত আপনার কি বৃদ্ধি হবে? আপনার সেই মালের মূল্য বৃদ্ধি হবে, যদিও গুণতি বৃদ্ধি না হয় তার মূল্য বৃদ্ধি হবে, সেই জিনিসের বরকত থাকবে। এই জন্য দেখবেন অনেকে বলে, হুজুর বেতন তো অনেক পায় কিন্তু কোনো বরকত নেই। আয় বরকত নেই, একজন 15,000 টাকা বেতন পায় আর একজন মসজিদের ইমাম সাহেব কত বেতন পায়? 2-3 হাজার টাকা বেতন পায়, কিন্তু ইমাম সাহেব বেশ চলে যাচ্ছে আর 15,000 টাকা বেতন তা যাচ্ছে না, তার মানে তাদের বরকত নেই, কি আছে? বরকত আছে। এই হলো বরকত, যেটা সাধারণত আধ্যাত্মিক ব্যাপার কিংবা মানে আভ্যন্তরিক ব্যাপার, গুপ্ত ব্যাপার, যেটা প্রকাশ্যে বোঝা যায় না, কিন্তু আসলে সে বরকত হয় আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে বরকত দান করে থাকেন। আল্লাহ তাআলা বলছেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুজাক্কিহিম বিহা, তাদের মালের সদকা গ্রহণ করো, এই সদকা গ্রহণ করে কি হবে? আল্লাহ তাআলা বলছেন তাদেরকে পবিত্র করবে এবং পরিশোধিত করবে, তাদেরকে পবিত্র করবে এবং পরিশোধিত করবে। বোঝা গেল কি? জাকাত দিলে পবিত্র হয় আর পরিশোধন হয়, নম্বর দুই, সৃষ্টির প্রতি এহসান বা অনুগ্রহ প্রকাশ হয় এবং সমাজের মানুষের মধ্যে একে অন্যের দায়িত্ব গ্রহণ করা হয়। আপনি দান করলে পরে মানুষের প্রতি অনুগ্রহ হবে না? অবশ্যই। গরিব মানুষকে আপনি দিচ্ছেন, একজন গরিব মানুষ যে ঠিক মতো খেতে পায় না, যে ঠিক মতো তার ওষুধ পানি পায় না, যে ঠিক মতো তার সংসার চলে না, তাকে আপনি দান করছেন, এটা অনুগ্রহ হলো না? অবশ্যই অনুগ্রহ হলো। এটা মানবিক কারণে আপনার দেওয়া উচিত, কিন্তু আপনি ইসলামের কারণে দেন, আল্লাহ তাআলা ফরজ হওয়ার কারণে দেন, তো এটা আপনি কত বড় এহসানই হলো। মানুষের প্রতি অনুগ্রহ করলেন, সমাজের প্রতি কল্যাণ করলেন, এই অনুগ্রহ প্রকাশের ফলে যাদেরকে আপনি দেবেন, বাংলাতে বলে প্রত্যেক দান প্রতিদান চায়, প্রত্যেক দান প্রতিদান চায়। যখন আমি আপনাকে কিছু দেবো, তখন তার মানেই আপনি বুঝবেন যে আমাকে হুজুরকে কিছু দিতে হবে। প্রত্যেকের মধ্যে এই শৌরটা থাকে, এল্লা যদি কেউ বেশৌর হয়, যদি কারো ভেতরে অনুভব না অনুভূতি না থাকে আলাদা কথা, কিন্তু যখনই আপনি দান কারো কাছ থেকে নেবেন, তখনই মনের ভেতরে দুর্বলতা আসে যে আমাকে দিল, এর বিনিময়ে আমাকে কিছু দেওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সানা আলাইকুম মারুফান ফাকাফিহু, যখন তোমাদের তোমাদের কারো প্রতি উপকার করা হবে, উপকারের বদলে প্রত্যুপকার করো, বিনিময়ে উপকার করো, উপকারের বিনিময়ে। হাল জাযাউল ইহসানি ইল্লাল এহসান, এহসানের বদলে কি করো? এহসান, এহসানের বদলে এহসান ছাড়া কি আছে? সুতরাং বিনিময় দিতে হবে। যখনই আপনি যাকাত দেবেন, যাকে যাকাত দেবেন, সে আপনার প্রতি দুর্বল হবে।